السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. গত সপ্তাহে আমরা কিয়ামতের বড় নিদর্শনসমূহের একটা নিদর্শন আলোচনা করেছিলাম, মাসিহুদ দাজ্জাল। আচ্ছা, মাসিহুদ দাজ্জাল, দাজ্জালকে মাসিহ কেন বলা হয়? মাসিহ মানে মসেহ করা, মুজবে আর কি, তার চোখ দিয়ে পানি পড়বে, চোখ মুজবে বারবার, এই জন্য তাকে বলা হয় মাসিহ। আর ঈসা আলাইহিসসালামকেও মাসিহ বলা হয়, যেহেতু তিনি হাতে স্পর্শ দিয়ে চিকিৎসা করতেন, রোগ ভালো করতেন, এই জন্য উনি মাসিহ আর দাজ্জালও মাসিহ, কিন্তু দুটো মানে হচ্ছে আলাদা। আজকে যে কথাটা, যা যে নিদর্শন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইমাম মাহদি। ইমাম মাহদি আপনারা শুনেছেন, সেই ইমাম মাহদির আবির্ভাব হবে কেয়ামতের পূর্ব মুহূর্তে। সেই সময়ে তিনি খলিফা হয়ে আসবেন, ইমাম হয়ে আসবেন। আর এ ব্যাপারে বহু হাদিস এসেছে, যে হাদিসগুলো যদি একসঙ্গে জমা করা যায় তাহলে বলা হয়েছে যে আভ্যন্তরিকভাবে এটাকে মুতাওয়াতের হাদিস বলা যাবে। সুতরাং এই মাহদি আসার ব্যাপারটাকে অস্বীকার করার কোনো উপায় নেই, যেহেতু হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ানজিলু ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম অবতরণ করবেন, তাই না? আচ্ছা, ঈসা ইবনে মারিয়াম নিয়ে আমরা আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। ফায়াকুলু আমিরুহুমুল মাহদি, যখন ঈসা ইবনে মারিয়াম নেমে মিনারা থেকে নেমে মসজিদে আসবেন, তখন তাদের আমির মাহদি বলবেন, তাল সাল্লেবেনা, আপনি তো নবী, আসুন আপনি আমাদের ইমামতি করুন, নামাজ পড়ুন। ফায়াকুলুল্লা ইন্না বাআদাহুম আমিরু বাদ, উনি বলবেন যে না, বরং উম্মতে মুহাম্মদী একে অপরের হচ্ছে ইমাম। তাকরিমাতাল্লাহ লিহাযিহিল উম্মা, উম্মতের এই উম্মত যে একটা সম্মানিত উম্মত, সমস্ত উম্মত থেকে সম্মানিত কোন উম্মত? মুহাম্মদী উম্মত, তার জন্য। তাহলে বোঝা গেল হাদিস থেকে যে মাহদি বলে একজন আসবেন, ইমাম মাহদি আসবেন। ইমাম মাহদির বংশ পরিচয় কি? প্রথমত জানতে হবে ইমাম মাহদি কোন আজমি নয়। আজমি মানে কি? আরবির বিপরীত। আরবি বিপরীত হচ্ছে আজমি, মানে আজমি নয়, তিনি হবেন আরবি। আবার আরবির মধ্যে বিভিন্ন বংশ আছে, বিভিন্ন গোত্র আছে, তিনি হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর একমাত্র বংশ কার আছে? ফাতেমা। ফাতেমার বংশধর ভুক্ত হবেন ইমাম মাহদি, আর তার নাম রাসূলের নামের মতো হবে, মুহাম্মদ কিংবা আহমদ। আর আব্বার নাম হবে আব্দুল্লাহ। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে বলে গেছেন, লাউলাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা ইয়াউমুন তাওয়ালাল্লাহু যালিকাল ইয়াম হাতা ইয়াবাসা রাজুলান মিন্নী আও মিন আহলি বাইতি ইওয়াতিউ ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমু আবি ইয়ামলাউ আল-আরদ কিসতাও ওয়া আদলান কামা মুলিয়াত যুলমা ওয়া জুরা। বলছেন যে যদিও এই দুনিয়া শেষ হওয়ার একটা দিনও বাকি থাকে, তবুও এমন একজন লোকের আবির্ভাব ঘটাবেন আল্লাহ, যে লোকটা হবে আমার বংশের, আমার বংশের বা আমার বংশধরের বংশের, যার নাম আমার নামের মতো হবে এবং তার বাবার নাম আমার বাবার নামের মতো হবে, আহমদ বিন আবদুল্লাহ অথবা মোহাম্মদ বিন আবদুল্লাহ। দুনিয়াতে তিনি ইনসাফে পরিপূর্ণ করে দেবেন, যেমন জুলুমে পরিপূর্ণ হয়ে থাকবে আগে। হলো বেশ, তাহলে বোঝা গেল যে ইমাম মাহদি আসবেন, আর তা হবে ফাতেমার বংশধর। আর আরবের আরবি হওয়া সাথে সাথে এটাও শর্ত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হবে, অন্য বংশ থেকে তিনি হবেন না। বেশ, এবারে ইমাম মাহদির গুণাবলী কি, মানে দেখতে কেমন হবেন? তিনি হবেন পাতলা নাকওয়ালা, নাকটা বেশ পাতলা হবে, কপালটা বেশ চওড়া হবে, আর ফর্সা তো হবে নি। তো এই মোটামুটি হাদিসে যেটা বলা হয়েছে, মাহদি মিন্নি আজলাল জাবহা আফনাল ওয়াকনাল আনফ ইয়ামলা ওয়াল আরদা কিসতাও ওয়া আদলা, তাহলে পাতলা নাক বিশিষ্ট এবং চওড়া কপাল বিশিষ্ট, মানে এই চুলটা একটু ওপরে থাকবে, ফলে কপালটা চওড়া লাগবে। বেশ, তার চারিত্রিক গুণাবলী প্রথমেই হচ্ছে মাহদি। মাহদি কিন্তু নাম না, মাহদি মানে কি? মাহদি হচ্ছে মানে হেদায়াত প্রাপ্ত। আল্লাহ তাআলা আল মাহদি মিন্না আহলুল বেত ইসলিহুল্লাহু ফি লাইলা, আল্লাহ তাআলা এক রাতেই তাকে কি করবেন, প্রস্তুত করবেন। আল্লাহ আকবার, বেশি সময় লাগবে না, এক রাতেই তাকে প্রস্তুত করবেন খেলাফতের জন্য এবং আমিরত্বের জন্য, ইমারতের জন্য, সারা বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য, আর হেদায়ত করবেন আল্লাহ তাআলা এক রাতের মধ্যেই। আর এই জন্যই তিনি হচ্ছেন মাহদি। এর মধ্যে আর একটা গুণ হল যে তিনি হবেন ন্যায় পরায়ণ, কোনো জুলুম তার কাছে থাকবে না। যেমন হাদিসে আগে বলা হলো যে ইয়ামলাউল আরদা কিস্তা ওয়া আদলা কামা মুলিয়াত যুলমা ওয়া জাওরা বা জাওরা, যে তিনি সারা বিশ্বে, বিশ্বকে, পৃথিবীকে ন্যায় পরায়ণতায় পরিপূর্ণ করে দেবেন, যেমন আগে অন্যায়, অত্যাচার, অবিচার, ব্যভিচারে পরিণত হয়ে থাকবে বা পরিপূর্ণ হয়ে থাকবে। কোথা থেকে বের হবেন? তিনি পরিচিত হবেন বা বের হওয়ার আবির্ভাব হওয়া জায়গা হচ্ছে পূর্ব দিক। পূর্ব দিক বলে কোনো শহরের নাম কিন্তু বোঝা যায় না। পূর্ব দিক থেকে বের হবেন, কিন্তু কাবা শরীফের কাছে কি হবে, লোকেরা বায়াত করবে। কোথায় বায়াত হবে? কাবা শরীফের কাছে। সুতরাং তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুম্মা তাতলুউর রায়া। হ্যাঁ, তো কথা হলো কি যে ইমাম মাহদি পূর্ব থেকে বের হবেন, এতটুকু সহি হাদিসে পাওয়া যায়, আর কাবা শরীফের পাশে তার বায়াত হবে। বাকি থাকলো কালো পতাকা নিয়ে আসবেন, এবং তোমাদের যদি, তোমরা যদি বরফের ওপরেও হামাগুড়ি দিয়ে হয় তবুও গিয়ে তার সঙ্গে বায়াত করো। এ হাদিস সহি না, এ হাদিস সহি না। যেখানে এই হাদিস বলা হয়েছে যে তিনি হবেন খলিফাতুল্লাহ, খলিফাতুল্লাহ মাহদি, কোনো সহি হাদিসে পাবেন না যে মানুষের, আল্লাহর মানুষ হয়ে আল্লাহর খলিফা হতে পারে। মানুষকে আল্লাহর খলিফা বলা যায় না, আল্লাহর খলিফা কেউ, কোনো সৃষ্টি হতে পারে না। তো এখানে এই জয়ীফ হাদিস, সেই জয়ীফ হাদিসে বলা হয়েছে ফাইন্নাহু খলিফাতুল্লাহিল মাহদি, যেখানে বলা হয়েছে যে বরফের ওপরে হলে যখন তোমরা দেখবে তার হাতে বায়াত করো, যদিও বরফের ওপরে হামাগুড়ি দিয়ে যেতে হয়। মূল কথা, এই হাদিস খুব প্রসিদ্ধ, লোকেরা খুব প্রচার করে, কিন্তু হাদিসটা সহি না। বেশ, তিনি আসার আগে কি কি আলামত, কি কি লক্ষণ দেখা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন যে তখনকার যুগে রাজা বাদশারা সব জুলমে ভরে দেবে, সারা পৃথিবীকে জুলমে এবং অন্যায়, অত্যাচারে অতিষ্ঠ করে রাখবে, আর যেখানে সেখানে যুদ্ধ হবে। যুদ্ধ নানা রকম যুদ্ধ আছে, জাতি জাতি যুদ্ধ, গৃহযুদ্ধ ইত্যাদি, একে অপরের প্রতি অন্যায়, অত্যাচার, আর কখনো কখনো বাইতুল্লাহ হারামকেও হালাল বানিয়ে নেবে, যেখানে হারাম বলা হয় সেটাকে হালাল বানিয়ে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউবাইউ আর-রাজুলিন বাইনা রুকনি ওয়াল মাকাম ওয়ালা ইস্তাহিল আল বাইত ইল্লা আহলু, তার মানে বাইত ওয়ার রুকন, মাকাম ওয়ার রুকন, মাকাম ওয়ার রুকন মানে মাকামে ইব্রাহিম আর হাজরে আসওয়াদ যেখানে আছে তার মাঝখানে জায়গাতে বায়াত শুরু হবে, এবং লোকেরা তার হাতে বায়াত করবে যে তিনি খলিফা, সেটা ঘোষণা করবেন। আর মসজিদে আহমদ, যেটা মদিনার মসজিদটা হবে সাদা মহল, এখন সাদা মহল আছে নাকি আছে? মদিনার মসজিদটা এখন সাদা মহলে পরিণত হয়ে গেছে। এখন তাহলে একটা আলামত আমরা এখান থেকে জানতে পারলাম সহি হাদিস থেকে, যে মদিনার মসজিদ কি হবে, কাল কাসরিল আবিয়াদ, তার মানে সাদা মহল, আর এখন শ্বেত পাথরে তৈরি হয়ে গেছে, সাদা হয়ে গেছে। বেশ, হাদিসে এসেছে ইয়াজিউ দাজ্জাল ফায়াসআদু আহাদুন ফায়ানজুরুল মদিনা ফায়াকুলু আসহাবি আতারুনা হাযাল কাসরুল আবিয়াদ হাযা মসজিদু আহমদ। ওই যে দেখতে পাচ্ছ, ওই মসজিদটা হচ্ছে সাদা মহল, আর এটা হচ্ছে আহমদের মসজিদ। বুঝতে পারলাম যে সেই সময়ে আসবেন যখন মসজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ সাদা, সেটা হয়ে গেছে। তাহলে এবারে আসার সময় হয়েছে ইমাম মাহদির, এটা একটা আলামত। বলা হয়েছে গাজওয়াল হিন্দ হবে, গাজওয়াতে হিন্দ, গাজওয়া হিন্দ বলে হাদিস পাওয়া যায়, কিছু হাদিস জয়ীফ আছে, দুরকম হাদিস সহি আছে। একটা গাজওয়ার ব্যাপারে আছে যেটা হয়ে গেছে, ভারতের যুদ্ধ যেটা হয়ে গেছে এবং সে দেশ দখল করে আমরা বাংলাদেশ পাকিস্তান মিলে আমরা মুসলমানরা সেখানে কি পেয়েছি, সেখানে আমাদের জন্ম হয়েছে তাই না, সেখানে আমাদের দেশ পেয়েছি ইত্যাদি, তাহলে একটা হয়ে গেছে। আর দ্বিতীয় গাজওয়াতুল হিন্দের যেটা আছে সেটা হচ্ছে সেই সময় যে সময় ইমাম মাহদি আসবেন, সেই সময় সারা বিশ্বে যুদ্ধ হবে তাই না, সারা বিশ্বই এমনি খ্রিস্টানদের সাথে যুদ্ধ হবে, ইহুদিদের সাথে তো মেন যুদ্ধ হবে দাজ্জাল নেতা হয়ে, ঈসা আলাইহিস সালাম তাকে নিজের হাতে হত্যা করবেন। তো এই দুই শ্রেণীর হাদিস হচ্ছে সহি, বাকি যেগুলো নিয়ে অনেক লোকে মাতামাতি করে গাজওয়াইহিন গাজওয়াইহিন এখন থেকে শুরু করে দেয়, এটা এটা ঠিক না, বরং দুই শ্রেণীর প্রথম একটা হয়ে গেছে গাজওয়াইহিন আর একটা হবে ঈসা আলাইহিস ইমাম মাহদির সময়ে, তাহলে বোঝা গেল যে সেই সময়ে গাজওয়াইহিন্দ হবে। আচ্ছা এবার চলুন মানুষ কি কিভাবে কেমন কেমন ভাবে বিশ্বাস করে মাহদি সম্পর্কে। তিন প্রকার মানুষ আছে যারা মনে করে ইমাম মাহদি সম্পর্কে বিশ্বাস রাখে, মানে আকিদা রাখে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তারা হচ্ছে কারা, আমরা। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তার মানে হচ্ছে আহলুস সুন্নাহ মানে কি, আহলুল শিয়া নয়, আহলুস সুন্নাহ মানে কি, আহলুস শিয়া নয়, ঠিক আছে। আর আহলুস সুন্নাহ মানে কি, আহলুল বিদা নয়, সুন্নার বিপরীত বিদাত, সুন্নার বিপরীত শিয়া। ওয়াল জামাআহ, জামাআহ মানে হচ্ছে জামাতওয়ালা, আর জামাতের বিপরীত কি, খারেজি। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল বিদা মানে শিয়া নয়, খারেজি নয় এবং বিদাতি নয়। আমাদের বিশ্বাস হচ্ছে যে তিনি আসবেন, আর বিভিন্ন শরীয়তের যে হাদিস আছে সে হাদিস থেকে আমরা বুঝতে পারছি তিনি আসবেন, তার নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হবে, তার বাবার নাম তার মতো হবে, এবং তার তিনি যে খলিফা হবেন এবং সেটা আমরা জানি হাদিস থেকে পেয়েছি, সুতরাং আমরা বিশ্বাস করি যে তিনি আসবেন। দুই নম্বর হচ্ছে মাহদি বলে কেউ নেই, যেমন দাজ্জাল বলে কেউ নেই, গত সপ্তাহে বলেছিলাম এক শ্রেণীর মানুষ সহি হাদিসকে অস্বীকার করছে, বলছে না না না এই মাহদি ফাহদি কিচ্ছু না, এই মাহদিকে বিশ্বাস করার ফলে যত সন্ত্রাস সৃষ্টি হচ্ছে, কালো পতাকা নিয়ে এখান থেকে বেরুচ্ছে ওখান থেকে বেরুচ্ছে আর সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে, এবং মাহদি বলে কিছু না, ওরা সব ওদের ধারণা, সেই ধারণা বশত ওরা এইভাবে মানে ফাসাদ সৃষ্টি করছে কিছু লোক মনে করে, এই জন্য হাদিসগুলোকেই কি করে দিয়েছে, অস্বীকার করে দিয়েছে, আর তারা নিজেদের জ্ঞান ভিত্তিক এই ফায়সালা নিয়ে তারা বলছে যে মানে ইমাম মাহদি বলে কেউ নেই, আল্লাহ মুস্তাহান। আরেক শ্রেণীর মানুষ যারা হচ্ছে শিয়া, যখন বলল আহলুল সুন্নাহ, এরা হচ্ছে আহলুস শিয়া, শিয়া বলছে ওদের মতে একজন মাহদি তারা ডেলি অপেক্ষা করে, তারা প্রায় প্রতিদিন অপেক্ষা করে যে সেই মাহদি বের হবেন, আর সেই মাহদি কোত্থেকে আসবেন, সিরদাব থেকে, সিরদাব থেকে আসবেন, তো সিরদাব থেকে বের হবেন, এই অপেক্ষায় যে মাহদির ওরা অপেক্ষা করে থাকে সেই মাহদি কিন্তু আমাদের মাহদি নয়, ওটা হচ্ছে অন্য মাহদি ওদের ধারণা, কিন্তু আমাদের যে মাহদি তিনি কিয়ামতের আগে আসবেন, আর তাদের মাহদির সাথে আমাদের মাহদির কোনো সম্পর্ক নেই। আর একটা কথা বলি, যারা মাহদিকে অস্বীকার করে একটা জয়ীফ হাদিসকে ভিত্তি করে, ইবনে মাজাহ একটা হাদিস আছে হাকিমেও আছে যেখানে বলা হয়েছে ওয়ালা মাহদি ইল্লা ঈসা ইবনে মারিয়াম, মাহদি হবেন ঈসা ইবনে মারিয়ামই, তার মানে ঈসা ইবনে মারিয়াম তিনিই হচ্ছেন মাহদি, মাহদি বলে অন্য কেউ নেই। তাহলে ওই হাদিসটা যে বললেন যে আমার নামের সাথে তার নাম, তার আমার নামের মতো তার নাম হবে, আমার বাবার নামের মতো তার বাবার নাম হবে, তাহলে হাদিসটা কোথায় গেল, ঈসা আলাইহিস সালামের ওরকম বটে নাকি, তাহলে ওই হাদিসটা অস্বীকার করা হচ্ছে। এটা জয়ীফ হাদিসকে দিয়ে ওরা সহি হাদিসকে অস্বীকার করছে, সুতরাং হাদিস অস্বীকারীরা কিন্তু বিশ্বাস করে না। বেশ, এই তিন প্রকার মানুষের কথা বলা হলো। এবারে চলুন, কখন বের হবেন ইমাম মাহদি, কখন আসবেন, আর ক বছর বাকি আছে, ক বছর বাকি আছে কেউ কি বলতে পারবে, হিসাব করে কিছু কিছু কোনো কোনো হাদিসে উল্লেখ আছে। আমরা জানি ইমাম মাহদি আসবেন, সাত বছর থাকবেন, আর কিন্তু কখন আসবেন এই কথা বলা মুশকিল আছে। ওলামারা বলছেন যে কিছু জয়ীফ হাদিস আছে, সেই জয়ীফ হাদিসকে ভিত্তি করে কিছু হিসাব লাগিয়ে সংখ্যা লাগিয়ে বলা হয় এত সালের ভিতরে তিনি আসবেন, কিন্তু এটা মোটেই ঠিক না, এভাবে সময় নির্দিষ্ট করা ঠিক না, কারণ কিয়ামত কখন হবে কেউ জানে না। ইয়াসালুনাকা আনিস-সাআহ আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, আমার রবের কাছে তার ইলম আছে। ইয়াসালুনাকা আনিস-সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে বলো যে এর জ্ঞান কার কাছে আছে, আল্লাহর কাছে আছে। বিভিন্ন আয়াত আছে যার মানে হচ্ছে যে কিয়ামত কখন ঘটবে কেউ বলতে পারে না, হিসাব লাগিয়েও। এমনিটা আমরা অনেক সময় দেখেছি, এই গেল 1400 হিজড়িতে একবার হয়েছিল, যেটা বলবো আমি কারা কারা মাহেদি দাবি করেছে। তো তখনও বলল কি যে এবার কিয়ামত হবে। তারপরে 2000 সালে, ইংরেজি 2000 সালে শুনেছেন, এক শ্রেণীর মানুষ তারা বলছে এবার শেষ হয়ে যাবে, এবার পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই যে 2 এর পরে 0000 আছে, এই জন্য পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এসব আমরা অনেক সময় গুজব শুনি, কিন্তু এগুলো হচ্ছে মানুষের ধারণা মাত্র এবং গুজব। সঠিক কথা হলো যে কিয়ামত কখন হবে কেউ জানে না, তার যে আলামতগুলো আছে সেই আলামতগুলো কখন ঘটবে ঠিক করে বলা মুশকিল। যেগুলো ঘটে গেছে ঘটে গেছে, কিন্তু যেগুলো ঘটেনি সেগুলো ঠিক করে বলা, টাইম দিয়ে বলা, এটা হচ্ছে খুবই কঠিন কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করা হয়েছিল যে কিয়ামত কখন হবে, তখন তিনি কি বলেছিলেন, জিবরিলকে কি বলেছিলেন, যে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসক বা জিজ্ঞাসাকারী অপেক্ষা বেশি জানে না, তাই না? আর এক সাহাবীকে জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে, তখন তিনি উত্তরে কি বললেন, মাযা আদাতাল্লাহা, তার জন্য প্রস্তুতি কি নিয়েছ, তাই না? অতএব কিয়ামতের কথা কেউই বলতে পারে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ বলা হয়নি। এখন একটা কথা যে এই মাহদি আসবেন, আর সেই নিয়েই আপনারা শুনেছেন বিভিন্ন দাবি, এই মাজমা জামে মসজিদে জামুল কাবির একবার জানি না কেউ ছিলেন কিনা, না সালাম ফেরার পরে, জুমার নামাজের সালাম ফেরার পরে উঠে বললো আমি মাহদি, তোমরা আমার হাতে বায়াত করো। অবশ্য তার সমস্যা ছিল একটু, বুঝতে পারছেন, এরকম আগে গোলাম আহমদ কাদিয়ানিও মাহদি দাবি করেছে, নবী দাবি করেছে, আর সে বলেছে আমি হচ্ছি মাহদি। কাহাতানি বলে 1400 হিজড়িতে যে মক্কায় ঘটনা ঘটেছিল, অস্ত্র ঢুকিয়ে তারপরে সে সমস্ত দরজা বন্ধ করে দিয়ে, তারপরে সে গরম পানি দিয়ে, কারেন্ট লাগিয়ে, হেলিকপ্টার দিয়ে, সে কথা আপনারা জানেন, সে বিরাট বিশাল ঘটনা 1400 হিজড়িতে। 1400 হিজড়িতে যখন আমরা ছাত্র জীবনে ছিলাম তখন বিশাল ব্যাপার, আমাদের এলাকার এক হাজি সাহেব ছিলেন, তিনি গিয়ে বর্ণনা করলেন, সেবি খুবই দুঃখের কথা ছিল। হে ওই যে কাবা শরীফের কাছে গিয়ে বাদ করবে, তো উনি গিয়ে কাবা শরীফের কাছে এক কাহাতানি, তিনি বলছেন যে আমি হচ্ছে মাহদি, তোমরা আমার হাতে বায়াত করো। দেখুন 1400 হিজড়িতে, 40 বছর 41 বছর আগে, এইভাবে বিভিন্ন জায়গাতে কেউ বলছে আমি মাহদির সাথে মোসাফা করে এসেছি, কেউ বলছে অমুক জায়গায় মাহদি বেরিয়েছে। মুশকিল হচ্ছে যে বিশ্বাস কারণে ওয়ালাও আছে, যদি বলে যে আলীর স্ত্রী ফাতেমা রাসুলের মেয়ে আমার স্ত্রী, তখন বলছে সুবহান আল্লাহ বলার লোক আছে, তাহলে এগুলো বিশ্বাস করবে না করবে না? হ্যাঁ, এবার যেটা একেবারে অবাস্তব যে আল্লাহ এসেছিলেন আমার মহফিলে, আল্লাহ উপস্থিত হন, ইত্যাদি ইত্যাদি, এগুলো বিশ্বাস করার মতো লোক আছে, তখন যদি কেউ মেহেদি বলে দাবি করে আর কিছু মানে উদ্ভট উদ্ভট কথা, অবান্তর অবান্তর কথা বলে, তো সাধারণ মানুষ তো বুঝতেই পাচ্ছেন অন্ধভক্ত, অন্ধভক্ত থাকলেই সব কিছু হয়। আর কিছু একটা কারামতি দেখিয়ে দিল, আপনি হ্যাঁ সুজন তোমার পকেটে দেখো 16 টাকা আছে, আপনি সত্যিই তো হুজুর, তখন তো নিশ্চয়ই আমাকে সেজদা করবেন, করবেন না করবেন না? হ্যাঁ কাজল তোমার সাথে ডিম আছে তাই না, কাঁচা না পাক সেদ্ধ করা, বলছে না হুজুর কাঁচা, দেখো এখন সেদ্ধ হয়ে গেছে খাওয়া হবে, বেশ ভেঙে দেখছে, হ্যাঁ তাহলে সেজদা করবে না করবে না? এই যে অবাস্তব অবাস্তব অবান্তর অবান্তর যেগুলো কথা, যদি মানুষ বিশ্বাস দেখে কোনো ঘটনা দেখে, তো তাকে মেহেদি বলে লোকে স্বীকার করে নিচ্ছে, সে যখন প্রচার করছে আর লোকে মানে মুরিদ তৈরি হয়ে যাচ্ছে, সব জিনিসের মুরিদ আছে, যে কোরআনই বলছে, যারা সুন্নাহ হাদিস অস্বীকার করে, যারা হাদিসকে মানে না, কোরআনই আছে না নেই, ও তারও সে আছে, খারেজিও আছে, তারপর আর বিভিন্ন বিভ্রান্ত যে ফেতনাগুলো রয়েছে, সে ফেতনার যে নেতা নেতাও আছে, আর তার মান্যওয়ালা অন্ধভক্তও তৈরি আছে এবং তারা মেনে বেড়াচ্ছে। সুতরাং আমরা আজকের কথায় বুঝতে পারলাম যে মাহদি বলে, ইমাম মাহদি বলে একজনের আবির্ভাব হবে, কিন্তু কখন হবে জানি না, কিয়ামতের আগে হবে, ঠিক আছে? আর তিনি হবেন আরবি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আমরা এতটুকু ঈমান আনবো, যখন আসবেন তখন আমরা তার হাতে বায়াত করবো, করবো না করবো না? নিশ্চয়ই তার হাতে বায়াত করতে হবে, সারা পৃথিবীর নেতৃত্ব দেবেন তার হাতে আমাদের সকলের বায়াত, তবে আমরা শিওর হব, ঠিক আছে কি না? যখন আমরা শিওর হব যে হ্যাঁ সত্যিই খলিফা এসেছেন, তখন আমরা যাকে তাকে বিশ্বাস করব না। কেউ দাবি করলো অবশ্য আপনি নিজেই যাচাই বাছাই করতে পারেন, আপনার যদি বাংলাদেশে কেউ বলে ইমাম মাহদি বিশ্বাস করবেন? কেন? সে আরবি হবে। এখন আপনি বলবেন যে ফাতেমার বংশধর আওলাদে রাসূল তো বাংলাদেশেও আছে, হতে পারে না? পারে না। তো এই যে ব্যাপারগুলো এইভাবেই তালগোল খেয়ে যাচ্ছে, যদি বলে আমি আওলাদে রাসূল তখন আপনি কি করে যাচাই করবেন যে আওলাদে রাসূল কিনা? বলার কিছু আছে? এই জন্য বিভ্রান্তি থেকে দূরে থাকতে হবে। যখন প্রমাণ হবে আপনার কাছে যে হ্যাঁ সত্যি ইমাম মাহদি এসেছেন, খালিফা এসেছেন, তখন আমাদের জন্য বায়াত করা কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। তাকে নেতা, রাষ্ট্র নেতা বলে মেনে নিতে আমাদের কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। বিভিন্ন বিভ্রান্তি আপনার মুশকিল হচ্ছে এই যে এই জিনিসটা, ঘরে বসে ইউটিউবে যাকে পাচ্ছি তাকে তারই কথা শুনছি আর বাস বিশ্বাস করে নিচ্ছি। সকালবেলা উঠেই বলছে রাজন শুনেছো এই এই ব্যাপার, বাস যাচাই বাছাই না করে বিভ্রান্তি ছড়াতে শুরু করে দিল। এইভাবে বিভ্রান্তির জায়গা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, তারপরে ফেসবুক, ইউটিউব, এইগুলোতে সর্বনাশটা করছে। আপনি বাইরে গিয়ে খবর না নিতেই আপনি শুনতে পাবেন বাংলাদেশে কি হচ্ছে, ইউটিউবে ছেড়ে দিল, তারপর আপনি শুনলেন ফেতনার কথা, তারপর আপনি এখান থেকে বিশ্বাস করে নিলেন। আজকাল সৌদি আরবের বিরুদ্ধে কত বিষ উদ্গার করা হচ্ছে, তাই না? সৌদি ইরানের যারা শিয়াপন্থী তারা করছে, আর আমরা চোখ বন্ধ করে বা সৌদি আরবের বিরুদ্ধে বিষ উদ্গার করছি, কাফের অমক তমক তারা এই করে, তারা আমেরিকার দালাল, ইহুদির দালাল, আর কি আর কি, সব এই বিভ্রান্তি কোথেকে আসছে? এই জিনিস থেকে। আল্লাহুল মুস্তাহান। অবশ্য কিছু বক্তা আছে ময়দানে, বক্তাও আছে, লেখকও আছে, পত্র পত্রিকা আছে, যেখানে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তো আমাদের উচিত হল সাবধান হওয়া, একটু সতর্ক হওয়া, যাতে আমরা বিভ্রান্তিগ্রস্ত না হয়ে পড়ি, বিভ্রান্ত না হয়ে পড়ি এসব ব্যাপারে খুবই সতর্কতার সাথে। কখন কেয়ামত হবে, তারপর কেয়ামতের আলামত, মাহদি কখন আসবেন আমরা ঠিক জানি না। যদিও অনেকে তো বলবেন বাঙালিরা বলছে না, বাঙালি না, আরবেও বলেছে, আরবে আমার মনে হয় আরব থেকেই বাঙালিরা সেটা নিয়েছে, নিয়ে বলেছে আর কি। যাই হোক, তো আরবেও বলা হয়েছে, বহু আরবি আলেমও বলেছেন যে এত সালের মধ্যে মাহদি আসছেন। এমনি বলে হ্যাঁ আসতে পারেন এরকম আলাদা কথা, কিন্তু আসছেন বলাটা বিশাল কঠিন, আসতে পারেন বলাটাও কঠিন যে এত সালের মধ্যে আসবেন। আমরা এখন তো দেখছি মাশাআল্লাহ দুনিয়া এবং মুসলমানদের বহু বহু দেশ রয়েছে, মুসলমানদের মধ্যে বহু মানুষ আছে যারা আল্লাহ ভক্ত, সবাই তার খারাপ না, কিন্তু এত তাড়াতাড়ি ইমাম মাহদি আসবেন, যে যে জুলুমের কথা বলা হয়েছে সেই জুলুম কি এখন সৃষ্টি হয়েছে জানি না, আমরা বলতে পারবো না। তবে মোট কথা হলো প্রমাণিত হলে আমরা তার হাতে বায়াত করতে প্রস্তুত আছি। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, যেন আল্লাহ আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের যেন আমরা দিশা পাই এবং সেটার উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।